الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائب وقال عليه الصلاة والسلام من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহরবানি করে আপনাদেরকে আমাদেরকে বর্তমান দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি নিজেদের চেষ্টা প্রচেষ্টায়, আবেদন নিবেদন ক্রমে না, একমাত্র আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়। আল্লাহ ইচ্ছা করলে আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মতের যুগে দুনিয়াতে না পাঠিয়ে অন্যান্য নবীর যুগে দুনিয়াতে পাঠাতে পারতেন। আদম আলাইহিস সালামের যুগে আমাদের পাঠালে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেতাম না। নূহ আলাইহিস সালামের যুগে পাঠালেও নয়, ইব্রাহিম আলাইহিসালামের যুগে, মুসা আলাইহিসালামের যুগে, ঈসা আলাইহিসালামের যুগে যদি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাতেন তাহলে আমরা কিছুতেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারতাম। আমাদের কোন চেষ্টা প্রচেষ্টা ছাড়া, আমাদের কোন আবেদন নিবেদন ছাড়া আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মতের যুগে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। তাই আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, দুইটা শব্দ মনে থাকবে না, আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করেন তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার ব্যবস্থা মুখের দাবি নয়, কতগুলি আকীদা বিশ্বাস অন্তরে থাকতে হবে। মৌখিক দাবির দ্বারা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কতগুলি আকীদা বিশ্বাস অন্তরে থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। এর মধ্যে একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়েছেন, এই আকীদার দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এই আকীদার দ্বারা শুধুমাত্র মুসলমান হওয়া যাবে। আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না শুধুমাত্র মুসলমান হওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, একথা বিশ্বাস করলে শুধু মুসলমান হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য শেষ নবী বিশ্বাস করা যথেষ্ট নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করতে হবে। যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, না মুসলমানের অন্তর্ভুক্ত নয়। পার্থক্যটা বোঝা দরকার। যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না, তারা মুসল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এ পর্যন্তই শেষ নয় কথা। বরং আমাদের নবীকে যারা শেষ নবী বিশ্বাস করে না, তারা মুসলমানেরই অন্তর্ভুক্ত নয়। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেলাম, না মাত্র মুসলমান হলাম? মাত্র মুসলমান হইল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শেষ নবী বিশ্বাস করার পরও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করতে হবে। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা যদি সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বাস করেন তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন, একথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আর আমাদের নবীর সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেক সাহাবীর মর্যাদা সর্বযুগের, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। আমাদের নবীর কোন একজন সাহাবির মর্যাদা সর্বযুগের, সারা দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস না করলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জুড়ে হওয়া যায়, না কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা হওয়া যায়? চাপার জুড়ে নয় তো, না কতগুলি আকীদা বিশ্বাসের দ্বারা? এর মধ্যে একটা, আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আরেকটা, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবনের বেগুনাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেননি, যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। কোন নবীকে যদি কেউ কোন গুনার কারণে গুনাগার মনে করে সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আমাদের নবীর সাহাবাগণের প্রত্যেক সাহাবি সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। যদি বিশ্বাস করেন তাহলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। আমাদের নবীর প্রত্যেক সাহাবির মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। কতকটা উদাহরণ বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হওয়া যায়, কতগুলি আকিদা বিশ্বাসের দ্বারা হওয়া যায়, না চাপার জুড়ে হওয়া যায়, না কতগুলি আকিদা বিশ্বাসের দ্বারা হওয়া যায়। এর মধ্যে একটা হল, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর এই নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, এই নবীর উম্মতের মর্যাদা কাদের চেয়ে শ্রেষ্ঠ? সকল নবীর, সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের শুধু বোঝার ব্যাপার, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন কিভাবে, কোন কোন কারণে, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হল কোন কোন কারণে, কারণগুলি আমাদের বোঝার ব্যাপার। আকিদা বিশ্বাসে আমাদের কোন দ্বিমত নাই, সবাই একমত। হ্যাঁ, যারা নবীগণকে গুনাগার মনে করে তাদের আকিদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল নেই, গরমি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী, আমাদের বুঝার বাকি রইল আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর এই নবীর উম্মতকে আল্লাহ কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করে ও অন্যান্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এমর্মে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত সুস্পষ্ট বিবরণ বিভিন্ন আয়াতে পাওয়া যায়। তোর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। অর্থাৎ হে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, যেমনভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি। আমাদেরকে আল্লাহ কেমন উম্মত ঘোষণা দিলেন? শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য সমস্ত নবী রসুলগণের মর্যাদার চেয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। অন্য আয়াতে বলেন, كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। হে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কোন কারণে? যেসব কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তন্মধ্যে একটা কারণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা জগৎবাসী মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে বাধা দেবে। এই কথাটাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকেই পরিভাষাগতভাবে দাওয়াত তবলীগ বলা হয়। পরিভাষাগতভাবে কি বলা হয়? দাওয়াত তবলীগ বলা হয়। দাওয়াত তবলীগের কাজ তোমাদের আগে পূর্ববর্তী নবীগণের কোন উম্মত এই দায়িত্ব পালন করতে পারেনি। এই জন্য তোমাদের নবীর আবির্ভাবের আগে সারা দুনিয়াতে দাওয়াত তবলীগের কাজ করাইছেন আল্লাহ শুধুমাত্র নবী রাসূলগণের মাধ্যমে। উম্মতেরা দাওয়াত তবলীগের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উম্মতেরা দাওয়াত তবলীগের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কোন নবীর উম্মত এই মহান দায়িত্ব পালনে সার্থক হতে পারেনি। সকল নবীর উম্মত এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, দাওয়াত তবলীগের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কিন্তু তোমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে তো আমি আর কাউকে নবী বানাব না। আপনারা কি জানেন আমাদের নবীর পরে আল্লাহ আরো কাউকে নবী বানাবেন? কাজেই এই নবীর উম্মত তোমরাও যদি দাওয়াত তবলীগের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাও, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত তবলীগের কাজ চলবে না, বন্ধ হয়ে যাবে। সুতরাং কিয়ামত পর্যন্ত তোমাদের নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত দাওয়াত তবলীগের দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। একটু পরিষ্কার বুঝে আসছিল কোন কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করলেন? দাওয়াত তবলীগের কারণ। এই দাওয়াত তবলীগের কাজ আর কোন নবীর উম্মত করতে সক্ষম হয়নি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত তবলীগের কাজ চালু রাখবে। এজন্য আল্লাহ এই উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী বলে ঘোষণা দিয়েছে। একটু বলবেন দয়া করে কোন দায়িত্ব পালনের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত? দাওয়াত তবলীগের দায়িত্ব পালনের। দাওয়াতের মর্ম হল মানুষকে আল্লাহর পথে ডাকা, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। তবলীগের মর্ম হল মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। দাওয়াতের অর্থ কি? আল্লাহর পথে ডাকা। তবলীগের অর্থ কি? আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এই দাওয়াত তবলীগের গুরুত্ব কত? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী নবীগণের আমলে কোন এক নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীর বেশিরভাগ উম্মতেরা অসৎ কাজে লিপ্ত হয়ে গেল। অতি অল্প সংখ্যক উম্মতেরা অসৎ কাজে লিপ্ত হইল না, আর বাকি বেশি বেশি সংখ্যক উম্মতেরা অসৎ কাজে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন এই উম্মতের সবাইকে আজাব দিয়ে ধ্বংস করে দাও। ফেরেশতা জানতে চাইলেন, হে আল্লাহ, যারা অসৎ কাজে লিপ্ত হয়েছে তাদেরকে অসৎ কাজের অপরাধে আজাব দিয়ে ধ্বংস করে দেওয়ার যুক্তি আছে? এখনো পর্যন্ত কিছু সংখ্যক উম্মত যারা অসৎ কাজে লিপ্ত হয়নি তাদেরকে কোন যুক্তিতে আজাব দিয়ে ধ্বংস করে দেব? ফেরেশতার প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, যারা অসৎ কাজে লিপ্ত হয়েছে তাদেরকে অসৎ কাজের শাস্তি হিসাবে আজাব দিয়ে ধ্বংস করে দাও, আর যারা অসৎ কাজে লিপ্ত হয়নি তারা কেন, যারা লিপ্ত হয়েছে তাদেরকে সৎ কাজের দাওয়াত দিল না সেই অপরাধে তাদেরকেও ধ্বংস করে দাও। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, নিজের নেক আমল নিজে বসে থাকলে, নিজে করে বসে থাকলেই উম্মতে মুহাম্মদিয়ার দায়িত্ব পালন হয় না? অসৎ কাজে যারা লিপ্ত তাদেরকেও সৎ কাজের দাওয়াত দিতে হয়। আপনি যদি অসৎ কাজ করেন না কিন্তু অসৎ কাজকে, অসৎ কাজ করনেওয়ালাকে সৎ কাজের দাওয়াতও দেন না, ওই লোকটা অসৎ কাজ করে যেই রকমের অপরাধী, আপনি দাওয়াত না দিয়েও সেই রকমের অপরাধী। এই হাদিসের দ্বারা বিষয় পরিষ্কার হয়ে যায় দাওয়াত ও তবলিগের গুরুত্ব আল্লাহর দৃষ্টিতে কত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুল পাঠিয়েছিলেন এই একটা মাত্র কাজের জন্যই, দুনিয়ার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য, তবলিগের জন্য আল্লাহ সমস্ত নবী রসুল পাঠিয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবাদিতে লেখা আছে নবী রসুলগণের ডেফিনেশন, নবী কাদেরকে বলা হয়, আন্নাবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম, ওই মহামানবের নাম নবী যাকে আল্লাহ মনোনীত করে পৃথিবীতে পাঠান আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথার তবলিগ করার জন্য। তাহলে নবীগণের দায়িত্বই কি? তবলিগ করা। নবীগণের দায়িত্বই তবলিগ করা। আপনাদের নবীর ঘরে আরো কেউ নবী হবে? তাহলে এবার কার তবলিগের দায়িত্ব পালন করবে কে? এই জন্য আপনারা শ্রেষ্ঠ উম্মত। কথা পরিষ্কার বুঝলেন কিনা দেখুন, আগের আমলে আল্লাহ নবীদের দ্বারা তবলিগের দায়িত্ব পালন করাইতেন, আপনাদের নবীর পরে আর কেউ নবী হবে না, তাই কিয়ামত পর্যন্ত আপনাদেরকেই নবীগণের সেই দায়িত্বটা, আল্লাহর কথার তবলিগ করার দায়িত্বটা আপনাদেরকেই পালন করতে হবে। এই জন্য আল্লাহ আপনাদেরকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আট হাজারীর হযরত মুতাইম সাবুদুর দামাত বারাকাতুহুম বলে গেছেন, পবিত্র কোরআনের যত আয়াতে আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, সবগুলি আয়াত হয়তো ইয়া আইয়ুহান নবী বলেছেন, আর না হয় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আরবি গ্রামারগত আলোচনা, সেই আলোচনার ক্ষেত্র এটা নয়। মাদ্রাসার ছাত্ররা যখন আরবি গ্রামার ক্লাসে বসে পড়ে তখন সেখানে তারা বুঝে নেয় আইয়ুহা যুগ করলে কি হয় আর না করলে কি হয়। এখানে শুধু আপনারা এতটুকু স্মরণ রাখুন, ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করলে নবীকে সম্মানজনকভাবে সম্বোধন করা হয়, ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করলে নবীকে সম্মানজনকভাবে সম্বোধন করা হয়। আল্লাহ এই পদ্ধতি পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন, আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতি বর্জন করা ভাবে যদি ইয়া নবী ইয়া রাসুল বলে এর দ্বারা নবীকে সম্বোধন হয় ঠিক কিন্তু সম্মানজনক হয় না, রসুলকে সম্বোধন হয় ঠিক কিন্তু সম্মানজনক হয় না। সম্মানজনক ভাবে আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা নবীকে সম্বোধনটুকু করতে রাজি নয় তারাই বর্তমান সমাজের সবচেয়ে বড় আশিকিকে রাসুল। তেলাবাক্যিত আয়াতে দেখুন আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, নাকি ইয়া রাসূল? ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পরওয়ারদিগার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হইল, যত কথা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নাযিল করা হইল সবগুলি কথা আমার বান্দাদের কাছে তবলিগ করে দিন। এবার বলুন তো তবলিগ করে দিন মানে কি? পৌঁছাইয়া দিন, আমার প্রেরিত বাণীর সবগুলি কথা আমার বান্দাদের কাছে তবলিগ করে দিন, পৌঁছাইয়া দিন। তারপরে বলেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমার একটা কথাও যদি আমার বান্দার কাছে তবলিগ করার বাকি থাকে তাহলে রাসুল হিসাবে আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন হবে না। আল্লাহর একটা কথাও যদি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর বাকি থাকে, আল্লাহ আমাদের রাসুলকে সম্বোধন করে বলেন একটা কথাও যদি তবলিগ করার বাকি থাকে আপনাকে রাসুল হিসাবে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন হবে না। আপনাদের রাসুল সম্পর্কে আপনাদের কি ধারণা? দায়িত্ব ঠিক মতেই পালন করেছিলেন না কিছু ত্রুটিও করেছিলেন, বিন্দু মাত্র ত্রুটি করেননি। যদি কেউ বলে, যদি কেউ বলে সে আবার মুসলমান দাবি করে, সে নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এমন কথা যদি কেউ বলে আবার মুসলমান হওয়ারও দাবি করে, সে নির্ভেজাল মুসলমান নয়, সে হল মুসলমান নামের ভেজাল। বর্তমান সরকারের, পূর্ববর্তী সরকারের আমলে, বর্তমান সরকারের, পূর্ববর্তী সরকারের আমলে, আমি কোন রাজনৈতিক কথা বলবো না, কারা নবীকে দায়িত্ব পালনের ত্রুটি করেছেন বলেছে তাদেরকে শনাক্ত করতে চাই, কোন রাজনৈতিক কথা নয়, কোন রাজনৈতিক দল নিয়ে কথা নয়। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি হল প্রধান দুইটা দল পালাক্রমে গদিতে যায়, প্রধান দুইটা দল, একবার এই দল আবার ওই দল, একবার এই দল আবার ওই দল, অন্য দল যদি গদির ধারে কাছেও যাইতে চায় এই দুই দলের কোন এক দলের লেজে না ধরে পারে না। তাহলে দলগতভাবে কতগুলি দল গদিতে যায়? মাত্র দুইটা। এই দল গদিতে গেলে বলে ওই দল দেশ লুটে খেয়েছে, ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশ লুটে খাইছে। আমি যদি দুনো দলের কথা বিশ্বাস করি, আমি যদি দুনো দলের কথা বিশ্বাস করি এলে ফলাফল কি দাঁড়া? দুনো দলেই গদিত গিয়া দেশ লুটিয়া খায়। যারা দেশ লুটিয়া খায় গদিতে গেলেই তারার রাজনীতিটাই তো সুস্থ না ফসা? এই সমাজে সুস্থ রাজনীতি চলে না, সুস্থ রাজনীতি অচল। এই সমাজে যে রাজনীতি চালু আছে সেটা সুস্থ রাজনীতি নয়, ফসা গান্দা রাজনীতি চালু আছে। আর যদি বলেন কোন দলই লুটে খায়নি, আপনারা যদি বলেন তাহলে যে দুনো দলই দুনো দলের বিরুদ্ধে লুটে খাওয়ার অভিযোগ দিল, অভিযোগ সত্য না মিথ্যা? তাহলে কোন দল সত্যবাদী? দুনো দল মিথ্যাবাদী। মিথ্যাবাদীর দলে যেই দেশে রাজনীতি করে সেই দেশে যা হবার তাই হবে, সেই দেশে যা হবার তাই হবে। এই জন্য আমাকে অনেক সময় দেশে বিদেশে অনেক লোকে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, আমি বলি আমি কোন দল করি না। আমাকে বলে আপনি কোন দল করেন, আমি বলি আমি কোন দল করি না। কোন দল বুঝতে পারছেন? এই দল, এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশ লুটে খাইছে, ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশ লুটে খাইছে, এটার নাম কি? কোন দল? আমরা জিজ্ঞাসা করে ওনাকে আপনি কোন দল করেন, আমি বলি আমি কোন দল করি না, কোন দল ছাড়া এই দেশে কোন রাজনীতি নাই। বর্তমান সরকারের, আগের সরকারের আমল যে দল গদিতে গেছিল সেই দলের লেজে ধরে আরো কয়েকটা উপদলও সেখানে গেছিল। যেমন ভাবে বর্তমান সরকার বর্তমান দলের লেজে ধরে কয়েক দল গদিতে গেছে, তেমনি ভাবে এর আগের আগের দলেরও লেজে ধরে কয়েক দল গদিতে গেছিল। ওই যে সমস্ত লোক, যে সমস্ত ছোট ছোট দল বড় দলের লেজে ধরে গদিতে গেছিল আগের সরকারের আমল, এদের মধ্যে একটা দল আছে, এরা নবীগণের সমালোচক। এদের দলের প্রতিষ্ঠাতা নেতা, তার সবচেয়ে বড় অমর গ্রন্থ পবিত্র কোরআনের অপব্যাখ্যা গ্রন্থ, এর সুরায়ে নাসর বা ইজাজা সুরার অপব্যাখ্যায় লিখেছে, রক্তে মাংসে গড়া মানুষ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। রক্তে মাংসে গড়া মানুষ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নির্ভেজাল মুসলমানের আকীদা না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চান, যারা ইসলামের নামে দল করে না, ইসলামের নামে রাজনীতি করে না, তারা যদি বলে মসজিদের অর্ধেক মূর্তি পূজার্য ছেড়ে দেওয়ার কথা, যারা ইসলামের নামে রাজনীতি করে না, তারা যদি বলে দুর্গা খেতে ফসল বাড়াইয়া দিতে পারে, এটা বড় অপরাধ হবে? না যারা ইসলামের নামে দল করার পরে গদিতে গিয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, সেইটা বড় অপরাধ হবে? অপরাধ শুধু একটা কেন আমাদের নজরে ধরা পড়বে, আর একটা অপরাধ আমাদের নজরে ধরা পড়বে না কেন? আমরা এত একচুকা হব কেন? আমরা এত একরুকা হব কেন? যারা ইসলামের নামে দল করে না, ইসলামের নামে রাজনীতি করে না, এরা যদি বলে মসজিদের অর্ধেক হিন্দুদের মূর্তি পূজার জন্য ছেড়ে দেওয়ার কথা ইসলামে আছে, ইসলামের নামে দল করে, ইসলামের নামে রাজনীতি করে, আমরা শুধু এতটুকু অনুরোধ করে বলতে পারি, যারা ইসলামের নামে দল করেন না, ইসলামের নামে রাজনীতি করেন না, আপনারা ইসলাম নিয়ে নাক গলাইতে যাবেন না, এতটুকু বলতে পারি, ইসলাম নিয়ে নাক গলাইতে যাবেন না, ইসলামের মসজিদ নিয়ে নাক গলাইতে যাবেন না, ইসলামের আকিদা বিশ্বাস নিয়ে নাক গলাইতে যাবেন না। আপনাদের আপনাদের কাজ নিয়ে আপনারা থাকুন, আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে থাকতে দিন। ইসলামের নামে যারা রাজনীতি করে না, দল করে না, তারা যদি মসজিদের অর্ধাংশ পূজার জন্য ছেড়ে দেওয়ার কথা বলে, ইসলামের নামে যারা দল করে না, রাজনীতি করে না, তারা যদি দুর্গা খেতে ফসল বাড়াইয়া দিতে পারে বলে, এইটা হবে বড় অপরাধ? না যারা ইসলামের নামে দল করে আর মুহাম্মদ রাসূলুল্লাহর দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন বলে, ওইটা হবে বড় অপরাধ? অপরাধ তো অপরাধই, আমরা শুধু এক দলের অপরাধ দেখবো আর এক দলের অপরাধের বেলায় চুপ বুঝে থাকবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তবলিগ করে দিন। কি তবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাযিল করা হচ্ছে সবগুলি আমার বান্দাদের কাছে তবলিগ করে দিন, পৌঁছে দিন। একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে, রাসুলের দায়িত্ব পালন হবে না। এই জন্য মহানবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসুল সম্বোধন করে বলেছিলেন, আল্লাহর সব কথা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা, আল্লাহর সবগুলি কথা আমি তোমাদের কাছে তবলিগ করেছি কিনা। সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ আপনি তবলিগ করেছেন। রাসুল আল্লাহকে সাক্ষী করে বলেন, আল্লাহ সাক্ষী থাকুন, আপনার বান্দারা স্বীকার করছে আপনার সব কথা আমি আপনার বান্দাদের কাছে তবলিগ করেছি। রাসুলের দাবি আল্লাহর সব কথা তবলিগ করেছেন, সাহাবায়ে কেরামের সাক্ষী আল্লাহর সব কথা রাসুল বান্দাদের কাছে তবলিগ করেছেন। এবার শুনুন এই ব্যাপারে আল্লাহর মন্তব্য কি। এই ঘটনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে অর্থাৎ মহানবীর বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। যেহেতু কিছু কথা পৌঁছাবার বাকি রইল, এই জন্য না, যেহেতু সব কথা রাসুল পৌঁছাইলেন সেই জন্য, তাহলে আল্লাহ সাক্ষী দিলেন রাসুল সব কথা পৌঁছাইছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন রাসুল সব কথা পৌঁছাইছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করেছেন আমি সব কথা পৌঁছাইছি, তারপরও ইসলামের নামে যারা দল করে আর তফসিরের নামে যারা বই লেখে, এরা যদি বলে রক্তে মাংসে গড়া মানুষ হিসাবে রাসুল আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, তারা কোন শ্রেণীর মুসলমান? বাসনের শেষ দিকে শেষ প্রান্তে আল্লাহ রাসূল বলে, ফাল্লিউবাল্লিগিশাহিদু মিনকুমুল গায়িব, আমি যাদেরকে পাইলাম তারা তাদের কাছে আল্লাহর কথার তবলিগ আমি করলাম, আমি যাদেরকে পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, বলে আল্লাহ রাসূলের কাছে তবলিগের যে দায়িত্ব অর্পণ করেছিলেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণে রাসূল সেই দায়িত্ব পালন সম্পন্ন করার ঘোষণা দিলেন, আল্লাহ তার সমর্থন দিলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন। তারপর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই দ্বীনের তবলিগের দায়িত্ব কে পালন করবে? আল্লাহর রাসূল পরিষ্কারভাবে সমাধান দিয়ে বলেন, ফাল ইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়ব, আমি যাদেরকে পাইলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। বলুন, বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দ্বীনের তবলিগ করার দায়িত্ব উম্মতের হাতে অর্পণ করেছেন কিনা? এবার বলেন, আপনাদের নবীর আবির্ভাবের আগে দ্বীনের তবলিগের দায়িত্ব কাদের হাতে অর্পিত ছিল? নবীদের হাতে। আপনাদের নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের তবলিগের দায়িত্ব কোন কোন নবীর হাতে অর্পিত হল? কোন নবীর হাতে না, একমাত্র শেষ নবীর উম্মতের হাতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সকল নবীর উম্মতের উপর তোমাদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। পরিষ্কার হইল কিনা আমরা কোন কারণে শ্রেষ্ঠ উম্মত? কোন কারণে? দাওয়াত তবলিগের কারণে শ্রেষ্ঠ উম্মত। এই দাওয়াত তবলিগের কাজটা পারিবারিক, জাতীয় না আন্তর্জাতিক? আন্তর্জাতিক। আপনাদের নবী ছিলেন আন্তর্জাতিক নবী, এই নবীর দাওয়াতের পরিধি ছিল আন্তর্জাতিক পর্যায়ে। এই নবী দুনিয়ার থেকে বিদায়ের কয়েক মাস আগে উম্মতের হাতে আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াত তবলিগের দায়িত্ব অর্পণ করেছেন। বলুন, আপনারা কোন পর্যায়ে দাওয়াত তবলিগের দায়িত্ব প্রাপ্ত? আন্তর্জাতিক পর্যায়ে। এর অর্থ এ কথা নয় যে জাতীয় পর্যায়ে দাওয়াত তবলিগ চলবে না, এর অর্থ এ নয় যে পারিবারিক পর্যায়ে দাওয়াত তবলিগ চলবে না, বরং পারিবারিক পর্যায় থেকে দাওয়াত তবলিগের কাজ শুরু হবে। সর্বপ্রথম আপনার বিবিকে আপনি আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, সর্বপ্রথম আপনার বাচ্চাকে আপনি আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত তবলিগটা কোন পর্যায়ে শুরু হইল? পারিবারিক। তারপর সমাজের মানুষকে বলতে হবে, তারপর নিজের দেশের মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। এটা কোন পর্যায়ে গেল? জাতীয় পর্যায়ে। তারপরে সারা বিশ্বের মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিতে হবে, আল্লাহর কথার তবলিগ করতে হবে। সেটা কোন পর্যায়ে গেল? আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক পর্যায়ে, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াত তবলিগের যে ব্যবস্থা, সুশৃঙ্খল ব্যবস্থা করে গেছেন, তিনি হলেন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। বলুন, আন্তর্জাতিক পর্যায়ে সুশৃঙ্খলভাবে দাওয়াত তবলিগের ব্যবস্থা করে গেছেন কে? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কোন প্রতিষ্ঠানের হাতে গড়া সন্তান? উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আধুনিক বিশ্বে দাওয়াত তবলিগ নিয়ম শৃঙ্খলা মতো, একই নিয়মে, একই শৃঙ্খলাবদ্ধভাবে সারা বিশ্বে দাওয়াত তবলিগের সিস্টেম প্রবর্তন করে গেছেন, পদ্ধতি চালু করে গেছেন। এই কারণে বিষয়টা অনেকের বুঝতে একটু কঠিন হয়। বলে শুধু কঠিন হয় না, বরং না বোঝার কারণে উল্টা পাল্টা কথা বলে। বলে কি? বলে আমরা ইসলামী তবলিগ মানি, ইলিয়াসি তবলিগ মানি না। কি তবলিগ মানে? ইসলামী তবলিগ মানে। কি তবলিগ মানে না? ইলিয়াসি তবলিগ মানে। এই ব্যাপার নিয়ে আমার সাথে অনেক সময় তাদের বিতর্ক হয়। অনেক সময় বিতর্ক হয় আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে। এক বিতর্ক অনুষ্ঠানে তারা আমাকে প্রশ্ন করে বসল, সয় উসুলের তবলিগ যদি কেউ মানে না তাহলে তাকে আপনি কি বলবেন? আমাকে প্রশ্ন করল, সয় উসুলের তবলিগ যদি কেউ মানে না তাহলে তাকে আপনি কি বলবেন? আমি যদি বলি সে ঠিক আছে তাহলে বলবে ঠিক আছে, এই সয় উসুলি তবলিগ আমরা করি না, আমরা ঠিক আছি। আর আমি যদি জবাবে বলি সয় উসুলি তবলিগ যারা করে না তারা ভুল পথে আছে, তাহলে বলবে ইলিয়াসের আগে যারা তবলিগ করেছিল তারা কি ভুল পথে ছিল? আহাদুল আমরা ইল্লাযিম যাকে বলে, আমার জন্য উভয় সংকট সৃষ্টি করার নীল নকশা নিয়ে এই প্রশ্ন বিতর্ক অনুষ্ঠানে আমাকে করেছিল, সয় উসুলি তবলিগ যারা মানে না তাদের সম্পর্কে আপনার মতামত কি? আমি বললাম সয় উসুলের প্রথম নম্বর উসুল কালেমা। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ ইলিয়াস রাসূলুল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দুই নম্বর উসুল কি? তিন বেলার নামাজ না পাঁচ বেলার নামাজ? তিন নম্বর উসুল কি? এলেম ও জিকির, শরীয়তের এলেম শিখা আর আল্লাহর জিকির করা। চার নম্বর উসুল কি? একরামুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমানকে যথাযথ মর্যাদা দেওয়া। ছয় নম্বর উসুল কি? পাঁচ নম্বর, সহিনিয়ত, ভালো কাজ ভালো নিয়তে করা। ছয় নম্বর উসুল কি? দাওয়াত তবলিগ, আল্লাহর দিনের কাজে আল্লাহর দিনের দাওয়াতের কাজে আল্লাহর দিনের তবলিগের জন্য সময় লাগানো। আমাকে যখন প্রশ্ন করল এই ছয় উসুলি তবলিগ যদি কেউ মানে না তাহলে তার ব্যাপারে আপনি আপনার কি মতামত পেশ করবেন, আমি বললাম ছয় উসুল বলতে হবে না, শুধু ফয়লা নম্বর উসুলটাই ধরো। শুধু ফয়লা নম্বর উসুলটা কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র ছয়টার একটা। ছয়টা মান না মানলে কি হবে তুমি পরে বলবা, আগে বলো ছয়টার একটা প্রথমটা যদি মানে না তাহলে তার ব্যাপারে বহাস অনুষ্ঠানের মাধ্যমে ফয়সালা করতে হবে না। সারা দুনিয়ার সমস্ত মুসলমানে জানে ছয় উসুলের প্রথম উসুল কলেমা, যে মানে না সে মুসলমান থাকতে পারে না। নামাজ নামাজ ফরজ না মানলে মুসলমান থাকতে পারে কি বলে? দুই নম্বর উসুল কি? নামাজ ফরজ না মানলে মুসলমান থাকতে পারে? এলেম শিক্ষা করা ফরজ না মানলে মুসলমান থাকতে পারে? আল্লাহকে স্মরণ রাখা ফরজ না মানলে মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। কাজেই এটা ইলিয়াসি তবলিগ নয়, এটা ইসলামী তবলিগ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তবলিগ ইলিয়াসি না ইসলামী? পাঁচ বেলার ফরজ নামাজের তবলিগ ইলিয়াসি না ইসলামী? এলেম শিকার তবলিগ, আল্লাহর জিকির করার তবলিগ ইলিয়াসি না ইসলামী? মুসলমানকে যথাযথ মর্যাদা দেওয়ার তবলিগ ইলিয়াসি না ইসলামী? ভালো কাজ ভালো নিয়তে করার তবলিগ ইলিয়াসি না ইসলামী? আল্লাহর দিনের দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা লাভ করা ইলিয়াসি না ইসলামী? কাজে একটাও ইলিয়াসি নয়, সবগুলি ইসলাম। তাহলে তিনি চালু করলেন কিভাবে? তিনি কালেমা চালু করেননি, তিনি সর্বস্তরের মুসলমানের কালেমা সংশোধনের ব্যবস্থা চালু করেছেন। তিনি নামাজ প্রবর্তন করেননি, তিনি সকল মুসলমানকে নামাজি বানাবার ব্যবস্থা প্রবর্তন করেছেন। কাজ নূতন না পদ্ধতি নূতন? পদ্ধতি, এই পার্থক্যটা বোঝার দরকার। না হলে যারা যারা তবলিগের নিন্দাবাদ করে তারা যে সমস্ত গুজব রটায় তবলিগের বিরুদ্ধে, ওই গুজব যে অবান্তর অসার্থা বুঝতে পারবেন না। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই ছয় উসুলের মাধ্যমে একটা নূতন কাজও প্রবর্তন করেননি, সবগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত। কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবর্তন করেছেন, ইলিয়াস নয়। পাঁচ বেলার নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবর্তন করেছেন, ইলিয়াস নয়। এরপর এলেম শিক্ষা করার নিয়ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবর্তন করেছেন, ইলিয়াস নয়। আল্লাহর জিকির করার কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত, ইলিয়াস নয়। মুসলমানকে মর্যাদা দেওয়ার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইলিয়াস নয়, সহি বালকা সহি নিয়ত নিয়তে করার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইলিয়াস নয়, আল্লাহর দিনের কাজে সময় লাগানোর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইলিয়াস নয়। সুতরাং কাকগুলি পুরাত, কাকগুলি নতুন না পুরাতন? তাইলে ইলিয়াস কি করলেন? সারা বিশ্বে দাওয়াত তবলিগ একই নিয়মে একই শৃঙ্খলাবদ্ধভাবে চালু করার পদ্ধতি প্রবর্তন করেছেন। কাজ পদ্ধতি, কাজ নতুন না পদ্ধতি নতুন? এর একটা উদাহরণ দেখুন, মানুষকে আল্লাহর দিনের কথা বুঝাইয়া দেওয়া, এটা দিনের কাজ কিনা? মানুষকে আল্লাহর দিনের কথা বুঝিয়ে দেওয়া দিনের কাজ কিনা? ইসলামী কাজ কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে ওয়াজ নসিহত করেছেন না করেননি? সাহাবায়ে কেরাম মানুষকে ওয়াজ নসিহত করেছেন, তাবেঈন করেছেন, তাবে তাবেঈন করেছেন, মুজতাহিদ ইমামগণ করেছেন, চার মাযহাবের চার ইমাম করেছেন, চার তরিকার চার বুজুর্গ করেছেন। এই ১৪০০ বৎসরের ইতিহাসে ইসলামের সর্বযুগের মনীষীরাই মানুষকে ওয়াজ করার দায়িত্ব পালন করেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে মাইক ছিল না। মাইক ছিল খোলাফায়ে রাশিদিনের যুগে, মাইক ছিল না সাহাবায়ে কেরামের যুগে, মাইক ছিল না চার মাযহাবের চার ইমামের যুগে, মাইক ছিল না। ওয়াজ করা দিনের কাজ, ওয়াজের জন্যই এই বিশাল মহাসম্মেলনের আয়োজন, ওয়াজ শোনার জন্যই আপনারা এসেছেন, ওয়াজ করার জন্যই আলেমগণ তশরিফ এনেছেন, ওয়াজই এখানের মূল কাজ। সামিয়ানা কিসের জন্য? এটা সহজ, সহজ করার পদ্ধতি। এই বাতি কিসের জন্য? ওয়াজের সুবিধার জন্য। মাইক্রোফোন কিসের জন্য? ওয়াজের সুবিধার জন্য। স্টেজ সাজানো হলো কিসের জন্য? ওয়াজের সুবিধার জন্য। বলুন এইগুলি ওয়াজ না ওয়াজের পদ্ধতি? ওয়াজের পদ্ধতি। ওয়াজ হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বুঝাইয়া দেওয়া, সেটা হইল ওয়াজ। সামিয়ানা ওয়াজ নয়, এটা একটা নতুন পদ্ধতি। লাইথিং ওয়াজ নয়, এটা একটা নতুন পদ্ধতি। মাইকিং ওয়াজ নয়, এটা একটা নতুন পদ্ধতি। স্টেজ সাজানো ওয়াজ নয়, এটা একটা নতুন পদ্ধতি। কাজ পুরাতন, পদ্ধতি নতুন। আরো সহজ একটা উদাহরণ শুনুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সরাসরি, জমাতে যারা নামাজ পড়বে তারা কাতার যেন সোজা করে। কাতার সোজা করার নির্দেশ, নামাজের জমাতে কাতার সোজা করার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন কিনা? আল্লাহ রাসূল নামাজের জমাতে কাতার সোজা করার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কাঁধে কাঁধে মিলিয়ে আর পায়ে পায়ে মিলিয়ে কাতার সোজা করো। কতটা অঙ্গের কথা? দুইটা। কাঁধে কাঁধে, কাঁধে কাঁধে মিলাও কাতার সোজা করো, পায়ে পায়ে মিলাও কাতার সোজা করো। এই হাদিস এর অপব্যবহার করে আমাদের সমাজের কিছু লোক আছে যারা বলে আমরা মাজহাব মানি না হাদিস মানি। কি মানে না কি মানে? মাজহাব মানি না হাদিস মানি। এরা দুই ঠ্যাং সরাইয়া দাঁড়ায় কাতারে আর বলে হাদিসে আছে পায়ে পায়ে মিলাইয়া কাতার সোজা করার কথা। আমি জিজ্ঞেস করি, যে হাদিসে মিলাইয়া কাতার সোজা করার কথা সেই হাদিসে পায়ের কথা আগে না কাদের কথা আগে? কাদের কথা আগে? হাদিসে আছে কাঁধে কাঁধে মিলাও কাতার সোজা করার জন্য, পায়ে পায়ে মিলাও কাতার সোজা করার জন্য। বুঝে থাকলে বলুন, পা মিলানোর কথা আগে বলা হয়েছে না কাঁধ মিলানোর কথা আগে বলা হয়েছে? এবার তুমি বলো মিলানি, মিলানি বলতে তুমি কি বুঝো? কাঁধে কাঁধে মিলানির অর্থ যদি বুঝো কাঁধে কাঁধে লাগাইয়া দেওয়া, তাহলে তোমার দুই পাশের দুই ব্যক্তির দুই কাঁধের সাথে তোমার দুই কাঁধ লাগাইয়া দেখো তো দুই ঠ্যাং কতটুকু সরাইতে পারো। আর যদি বলো মিলানির অর্থ লাগানি নয়, মিলানির অর্থ বরাবর করা, তাহলে তোমার দুই ঠ্যাং তোমার ঠ্যাং তোমার সাইডম্যানের ঠ্যাঙ্গের সাথে বরাবর করবা, লাগাইয়া দিতে বলছে কে? সুতরাং এরা মজহাব তো মানে না, নিজেরাই কইল, হাদিসটাও কি মানল? যারা মজহাব মানে না আসলে তারা হাদিসেই মানে না, যারা মজহাব মানে না তারা আসলে হাদিসেই মানে না। এরা আরেকটা কথায় কথায় আসলো, আরেকটা উদাহরণ দিচ্ছি শুনেন। এক হাদিসে আছে নমাজের নিয়ত করার পরে সিনায় হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। বলুন তো হাত বাঁধার হাদিস কত প্রকার? দুই প্রকার। এক প্রকার হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা, আর এক প্রকার হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। যারা মজহাব মানে না হাদিস মানার দোয়াই দিয়া, এরা সবাই নারী পুরুষ সবাই সিনায় হাত বাঁধে, নাভির নিচে কেউ হাত বাঁধে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, নাভি সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে নারীরা, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে পুরুষেরা। হাদিস মানল কে আর হাদিস মানল না কে? যারা বলে মজাব মানি না হাদিস মানি, হাদিস মানল মানল না, এক হাদিস মানল আর এক হাদিস ছেড়ে দিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবে সমাধান দিয়েছেন সব হাদিস কিভাবে মানা যায়। নবীতে হাত, নবীর নিচে হাত বাঁধার হাদিস আমল করবে পুরুষেরা, সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে নারীরা। বলুন হানাফি মাযহাবে কোন হাদিস আমল থেকে বাদ গেল? কিন্তু মাযহাবিরা উভয় হাদিস আমল করলো না, এক হাদিস বাদ দিল। হাদিস বাদ দিয়া দিলে আহলে হাদিস হয়, আহলে হাদিস না আহলে হাদাস, আহলে হাদিস নয় আহলে হাদাস। এই যে আমার মূল আলোচ্য বিষয় না, আমার মূল আলোচ্য বিষয় হল হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন কাতার সুজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতার সুজা করো। তাহলে কাতার সুদ নামাজে জমাতে কাতার সুজা করা এটা ধর্মের কাজ, এটা রসুলের যুগ থেকে চালু, রসুল নিজে নির্দেশ দিয়েছে। কিন্তু রাসুলের যুগে কোন মসজিদে কাতার সুজা করার জন্য ডাক দেওয়া হয়নি, খুলাফায়ে রাশিদিনের যুগে কোন মসজিদে কাতার সুজা করার জন্য ডাক দেওয়া হয়নি, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনের যুগে, তাবে তাবেইনের যুগে, চার মাযহাবের চার ইমামের যুগে কোন মসজিদে কাতার সুজা করার জন্য ডাক দেওয়া হয়নি। কেন? কাতার সুজা করার পদ্ধতি রসুল শিক্ষা দিয়ে গেছেন, কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে কাতার সুজা করো। নমাজ জমাতের সাথে নমাজ পড়তে যারা অভ্যস্ত, নবীর তরিকায় নমাজ পড়তে যারা অভ্যস্ত, এরা কাতার সুজা করার জন্য দাগ লাগে না। এরা রাসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি জানে, কাতার সুজা করা যায় দাগ ছাড়াই, কাঁধে কাঁধে মিলাইলে আর পায়ে পায়ে মিলাইলে। কিন্তু আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নবীর তরিকা শিখতে দূরের কথা, জমাতের সাথে নমাজ পড়বে দূরের কথা, নিয়মিত সর্বদা নমাজই পড়ে না, সে জানেই না কাতার কিভাবে সুজা করতে হয়। কোন রকম যে একটু আগে অথবা একটু পিছনে দাঁড়াইয়া যায়, কাতার বাঁকাতে রাখিয়ে ফেলে। এই জন্য বর্তমান আধুনিক বিশ্বের মসজিদগুলির মধ্যে এই সমস্ত অনভ্যস্ত মুসল্লিদের যারা কাতার সুজা করার ব্যাপারে নবী কি তরিকা শিক্ষা দিয়েছেন জানে না, এদেরকে কাতার সুজা করে সুজা কাতারবদ্ধভাবে দাঁড়াবার জন্য মসজিদে দাগ দেওয়া হয়। বলুন দাগ দেওয়াটাই মূল কাজ না পদ্ধতি? মূল কাজ কোনটা? মূল কাজ হল কাতার সুজা করা। ধর্মের মূল কাজ কোনটা? মসজিদে কাতার সুজা করার জন্য দাগ দেওয়া ধর্মের মূল কাজ না কাতার সুজা করা মূল কাজ? দাগ কেন? পদ্ধতি। মূল কাজ যদি কেউ মন গড়া করে সেইটার নাম বেদাত, আর পদ্ধতি কেউ যদি নূতন বের করে যে তার বের করা পদ্ধতি মতো মূল কাজ অতি সহজে সাধন হয়, সেই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমার ধর্মের দলিল দ্বারা প্রমাণিত মূল কাজগুলি চালু করার জন্য নূতন পদ্ধতি যারা উদ্ভাবন করবে তাদের উদ্ভাবিত পদ্ধতিতে যত লোক এই মূল কাজটা করবে সর্বলোকে পাবে যে পরিমাণ সওয়াব, যেই ব্যক্তি উদ্ভাবন করল নয়া পদ্ধতিটা ওই লোকে একা পাবে সেই পরিমাণ সওয়াব। এবার বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজ করেছেন কিনা, মাইকে না মাইক ছাড়া? খুলাফায়ে রাশিদিন ওয়াজ করেছেন কিনা, মাইকে না মাইক ছাড়া? সাহাবায়ে কেরাম ওয়াজ করেছিলেন কিনা, মাইকে না মাইক ছাড়া? তাবেইন তাবে তাবেইন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার বুজুর্গ ওয়াজ নসিহত জাতিকে করেছেন কিনা, মাইক যুগে না মাইক ছাড়া? মাইক ছাড়া। এখন কেন মাইক ফিট করা হইল? এই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের যেই জবাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে কলেমা ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে নামাজ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে এলেম ছিল, জিকির ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে একরামুল মুসলিমিন ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে সহিহিয়তের কথা ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে নফর ফি সাবিলিল্লাহর কথা ছিল, কিন্তু এই ইলিয়াসি পদ্ধতি ছিল না। কেন ইলিয়াসি পদ্ধতি বাই হইল? ওই প্রশ্নেরও সেই জবাব। আমার কথা বুঝে থাকলে বলুন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ধর্মের নামে নূতন কোন কথা উদ্ভাবন করেছেন না ধর্মের পুরান কথা চালু করার জন্য নূতন পদ্ধতি উদ্ভাবন করেছেন? কাজ নূতন না পদ্ধতি নূতন? কাজ নূতন নয় পদ্ধতি নূতন। যদি না মানেন তাহলে আসুন মাদ্রাসায় যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা চালু ছিল কিনা? খোলাফায়ের আশি দিনের যুগে ছিল কিনা? সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল, তাবে তাবেঈনের যুগে ছিল, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগে ছিল, চার মাযহাবের চার ইমামের যুগে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার কাজ চালু ছিল, চার তরিকার চার ফিরের যুগে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার কাজ চালু ছিল। কিন্তু পদ্ধতিগত ভাবে ক্লাসরুম নির্মাণ করে, অমুক ক্লাসে অমুক রুমে প্রথম ক্লাস বসবে, অমুক রুমে দ্বিতীয় ক্লাস বসবে, অমুক রুমে তৃতীয় ক্লাস বসবে, তমুক রুমে চতুর্থ ক্লাস বসবে, তমুক রুমে পঞ্চম ক্লাস বসবে, প্রথম ঘন্টায় আরবি শব্দ বিন্যাস পড়ানো হবে, দ্বিতীয় ঘন্টায় আরবি বাক্য বিন্যাস পড়ানো হবে, তৃতীয় ঘন্টায় আরবি অলঙ্কার শাস্ত্র পড়ানো হবে, চতুর্থ ঘন্টায় আরবি সাহিত্য পড়ানো হবে, পঞ্চম ঘন্টায় মান্তেক পড়ানো হবে, ষষ্ঠ ঘন্টায় কিছু আয়াতের তর্জমা পড়ানো হবে, সাত নম্বর ঘন্টায় কিছু হাদিসের তর্জমা পড়ানো হবে। এই যে পদ্ধতি আমাদের বর্তমান সমাজের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়, এই পদ্ধতি ছিল পূর্বেকার যুগে? এই পদ্ধতি কেন অবলম্বন করলা? এই প্রশ্নের যেই জবাব এই সয়ুসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে ছিল, ইলিয়াস রাহমাতুল্লাহ আলী এই নতুন পদ্ধতি গ্রহণ করলেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। বুঝে থাকলে বলুন, মাদ্রাসায় এই ক্লাসরুমের নতুন পদ্ধতি চালু করা এইটাই মূল কাজ, না কোরআন হাদিস শিক্ষা দেওয়াই মূল কাজ? ক্লাসরুমের যে নতুন পদ্ধতি চালু হইল এটা মূল কাজ না কাজের পদ্ধতি? পদ্ধতি নতুন হইলে দোষ না কাজ নতুন হইলে দোষ? কাজ নতুন হইলে দোষ। এই পার্থক্যটা বেদাতিরা হয়তো বুঝে না, আর না হয় বুঝেও স্বীকার করতে চায় না, এই জন্য তবলিগের বিরুদ্ধে এই সমস্ত গুজব রটায়। তারা অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে বুঝলাম, কলেমাও নবীর যুগে ছিল, নামাজও নবীর যুগে ছিল, এলেমও নবীর যুগে ছিল, জিকিরও নবীর যুগে ছিল, একরামুল মুসলিমিনও ছিল, সহিনিয়ত ছিল, নফর ফি সাবিলিল্লাহও ছিল, কিন্তু রোজা অত ছিল? কি বলেন, নবীর যুগে রমজানের রোজা ছিল না? নবীর যুগে যাকাত ছিল না? ছিল। তাইলে রোজা কেন সাত নম্বর উসুল কেন রোজা রাখলা না, আট নম্বর উসুল কেন যাকাত রাখলা না? যেই ছয় উসুলের তবলিগে রোজার কথা নাই, যেই ছয় উসুলের তবলিগে হজের কথা নাই, সেই ছয় উসুলই তবলিগ, মুহাম্মদি তবলিগ নয়, ইসলামী তবলিগ নয়, এটা ইলিয়াসি তবলিগ। যে ছয় কথার ভিতরে রমজান মাসে রোজা রাখার কথা নাই, যে ছয় কথার ভিতরে কলেমার কথা আছে মানলাম, রোজার কথা নামাজের কথা আছে মানলাম, এলিমের কথা আছে মানলাম, জিকিরের কথা আছে মানলাম, কিন্তু ছয় উসুলের ভিতরে তো রমজান মাসে রোজা রাখার কথা নাই, ছয় উসুলের ভিতরে তো হজ করার কথা নাই। যে তবলিগের মধ্যে ছয় উসুল আছে কিন্তু রমজানের ছয় কথা আছে, রমজানের রোজা রাখার কথা নাই, হজ করার কথা নাই, এই ছয় উসুলি তবলিগ কোনদিন ইসলামী তবলিগ হতে পারে না। এরকম কথাও বলে কিনা? আমি পবিত্র কোরআন থেকে আপনাদের দেখিয়ে দিব, এমন ছয় কথা আল্লাহ কোরআনেও বারবার বলেছেন, যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই, যে ছয় কথার ভিতরে হজের কথা নাই, কিন্তু ছয় কথা বলে আল্লাহ বলেছেন হেদায়ত প্রাপ্ত হবে, জান্নাতে যাবে। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করা হয়েছে মুত্তাকিনদের হেদায়তের জন্য। মুত্তাকিন কিভাবে হওয়া যাবে? আল্লাহ ছয়টা কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বর নামাজ কায়েম করবে, তিন নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, চার নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, চার নম্বর কোরআনের উপর ঈমান আনবে, পাঁচ নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বর পরকাল বিশ্বাস করবে। কটা কথা? সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ মুত্তাকিনদের কটা গুণের কথা উল্লেখ করছেন? ছয়টা গুণ আবার বলি, আপনারা গুনবেন আর লক্ষ্য করবেন কত নম্বরে রোজার কথা আর কত নম্বরে হজের কথা। আল্লাহ বলেন, এক নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বর কোরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বর পরকাল বিশ্বাস করবে। কত কথা? ছয় কথা বলে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ছয় কথা যারা পালন করবে এরা আল্লাহর হেদায়েত পাবে, এদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ কেমন ভাবে রমজান বাদ দিয়া ছয় কথা বলে হেদায়েত পাবে বললেন, আল্লাহ কেমন ভাবে হজের কথা বাদ দিয়া ছয় কথা বললেন আর জীবন সফল হয়ে যাবে বললেন, এই প্রশ্নের যেই জবাব ইলিয়াসি তবলিগের বেলায় প্রশ্নের সেই জবাব। জবাবটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, আগে শুনুন। আমাদের বিভিন্ন আমাদের সমাজের বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের আগরবাতি কিনতে পাওয়া যায়। আগরবাতি এর মধ্যে এক রকম আগরবাতির নাম ফোর ইন ওয়ান, এক প্রকার আগরবাতির নাম ফোর ইন ওয়ান, অর্থ কি একের ভিতর চার। দেখতে দেখা যায় এক প্যাকেট খুললেই পাওয়া যায় চার প্যাকেট, একের ভিতর চার। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ইসলামের সর্বমোট ছয় কথা নয়, ইসলামের সর্বমোট সাতাত্তর কথা, ইসলামের সর্বমোট সাতাত্তর কথা। এই সাতাত্তর কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে ছয় কথার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সাতাত্তর কথারে কত কথার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন? ছয় কথার ভিতরে। তাহলে এখানে ফোর ইন ওয়ান হইল না 77 in 6 হইল? ফোর ইন ওয়ান না 77 in 6? 77 in 6। কোরআনের যত জায়গায় আল্লাহ ছয় কথা বলেছেন, রমজানের কথা উল্লেখ নাই, ছয় কথা বলেছেন হজের কথা উল্লেখ নাই। বুঝে নিবেন এর ভিতরে রমজান ঢুকানো আছে, এর ভিতরে হজের কথা ঢুকানো আছে। এবার আমরা একটু বের করে দেখি কিভাবে ঢুকানো আছে। আল্লাহ বললেন, এক নম্বরে গাই বানা অবস্থায় ইমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বরে কি কোরআন বিশ্বাস করবে, চার নম্বরে কি কোরআন বিশ্বাস করবে, রমজানের আয়াত বাদ দিয়া না সহ, কোরআন বিশ্বাস করবে হজের আয়াত বাদ দিয়া না সহ, রমজানের আয়াত সহ যদি কোরআন বিশ্বাস করে, হজের আয়াত সহ যদি কোরআন বিশ্বাস করে, তাইলে 77 in 6 হইল কিনা? 77 in 6 হইল কিনা? হইল। কাজে ইলিয়াসি তবলিগে ইসলামের কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। কোরআন বুঝে না এই জন্য তবলিগ বুঝে না, কোরআন বুঝলেই তবলিগ, কোরআন বুঝে না এই জন্য তবলিগ বুঝে না, কোরআন বুঝলেই তবলিগ বুঝবে। বুঝে না কেন এটার জন্য ছোট্ট খাটো একটা গল্প, এক দুই মিনিটে বলে আমার কথা শেষ করে দিচ্ছি, একটা ছোট্ট খাটো একটা গল্প বলি। এক প্রকারের মানুষ আছে, হাতের আঙ্গুলে মাপলে 52 আঙ্গুল উঁচু হয়, হাতের আঙ্গুলে মাপলে এই এতটুকু উঁচু, এর বেশি সারা জীবনে হয় না। এইগুলির বাংলা ভাষায় বলে বামন, বাংলা ভাষায় বলে বামন। একটা মেয়ে ছিল বামন, বয়স হয়েছে 20 বছর, বাবা বিয়ে দিয়েছে স্বামীর ঘরে। ওই বামন মেয়েটা স্বামীর ঘর করে শাশুড়িকে নিয়ে। একদিন শাশুড়ি কলসি দিয়ে পুকুরে পাঠাল পানি আনতে, অনেক পঞ্জাবত এই বামন পুত্রবধূ পানি নিয়ে ঘরে আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকতেছিল, বৌমা বৌমা কলসি নিয়ে ঘরে আসে না কেন? বৌমা পুকুর থেকে জবাব দেয়, আম্মা আমার গলা হইল। কাজে ইলিয়াসি তবলিগে ইসলামের কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, কোরআন বুঝে না এই জন্য তবলিগ বুঝে না, কোরআন বুঝলেই তবলিগ, কোরআন বুঝে না এই জন্য তবলিগ বুঝে না, কোরআন বুঝলেই তবলিগ বুঝবে। বুঝে না কেন এটার জন্য ছোট্ট খাটো একটা গল্প, এক দুই মিনিটে বলে আমার কথা শেষ করে দিচ্ছি, একটা ছোট্ট খাটো একটা গল্প বলি। এক প্রকারের মানুষ আছে, হাতের আঙ্গুলে মাপলে 52 আঙ্গুল উঁচু হয়, হাতের আঙ্গুলে মাপলে এই এতটুকু উঁচু, এর বেশি সারা জীবনে উঁচু হয় না। এইগুলির বাংলা ভাষায় বলে বামন, বাংলা ভাষায় বলে বামন। একটা মেয়ে ছিল বামন, বয়স হয়েছে 20 বছর, বাবা বিয়ে দিয়েছে স্বামীর ঘরে। ওই বামন মেয়েটা স্বামীর ঘর করে শাশুড়িকে নিয়ে। একদিন শাশুড়ি কলসি দিয়ে পুকুরে পাঠাল পানি আনতে, অনেক পঞ্জাবত এই বামন পুত্রবধূ পানি নিয়ে ঘরে আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকতেছিল, বৌমা বৌমা কলসি নিয়ে ঘরে আসো না কেন? বৌমা পুকুর থেকে জবাব দেয়, আম্মা আমার গলার হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। গলার হার ছিঁড়ে কোথায় পড়ে গেছে? কলসির ভিতরে পড়ে গেছে। শাশুড়ি বলে, কলসির ভিতরে পড়ে থাকলে তো হাত দিলেই দেখবা তোমার তোমার হার কলসির তলায় বসা আছে, হাত দিলেই দেখবা তোমার কলসি তোমার হার কলসির তলায় বসা আছে। বৌমা পুকুর পাট থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ পর্যন্ত কলসির ভিতর হাত রাইতেছি, এই কলসিটার তো তলাই নাই। কি নাই? কেন বলল ভাই? সত্যই তলা নাই না লাগাল ফাই না? ঠিক তেমনি ভাবে সয়ুসুলি তবলিগের তো দলিল হই নাই না লাগাল ফাই না? ওইটার যেমন কলসির তলা লাগাল হয় না বলে বলে তলাই নাই, এরাও সই সুলি তবলিগের দলিল লাগাল এলিমের জুড়ে লাগাল হয় না, এই জন্য বলে সই সুলের তবলিগ নেই। এই ইলিয়াস রহমতুল্লাহ আলহীর এই নতুন পদ্ধতি উদ্ভাবিত পদ্ধতি মতে সারা বিশ্বে কোরআনের নির্দেশ মতো গভীর তরিকা মতো সারা বিশ্বে দাওয়াত ও তবলিগের কাজ চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলেমা দুরুস্ত হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি বেনামাজি মুসলমান নামাজি হয়েছে, অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান বেইমান কাফির মুসলমান হয়েছে, তারা সবে মিলে পাইবে যেই পরিমাণ সব। নতুন পদ্ধতি উদ্ভাবন করার কারণে একা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পাবেন সেই পরিমাণ সব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।